وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ. জহুর উদ্দিন ভাই বাংলাদেশ থেকে তিনি জানতে চেয়েছেন যে তিনি দুবাই থেকে দেশে গেছেন, সেখানে যে দেখেন যে অনেকের গলায় তাবিজ এবং তাবিজগুলো নিয়েছেন এবং ভেতরে অনেক কোরআনের আয়াতও লেখা আছে, আবার কাপকো কাপকো বিভিন্ন অনেক কিছু অন্য কিছু লেখা আছে, এই তাবিজগুলি কি করবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ, আমাদের সম্মানিত ভাই, তাবিজ ব্যবহার করা এটা শিরকের অন্তর্ভুক্ত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল রুকা ওয়াত-তামা ঝাড়ফুঁকের মধ্যে যে সমস্ত ঝাড়ফুঁক আল্লাহর কোরআনের আয়াত অথবা হাদিসের দোয়া ছাড়া অন্য এমনি সুমন্ত্র সু সু সু সু এরকম করে অথবা তাবিজ ব্যবহার করা, অত্যওয়ালা অত্যওয়ালা মানে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীতে মিল মহব্বতের জন্য যেই তাবিজ ইত্যাদি ব্যবহার করা হয়, এগুলো শিরক, এগুলো সবগুলো শিরক। ইমাম আহমদ আবু দাউদ ইবনে মাজা হাদিস বর্ণনা করেছেন এবং এটা শেখ আলবানী সহি বলেছেন। অনুরূপ বাবার একটা হাদিস এসেছে, মানে আল্লাহ কাতামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি শিরিক করলো। আর এক হাদিস এসেছে যে মান তাআল্লাক শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি যে জিনিস লটকায় তার দিকেই তাকে ধাবিত করে দেয়া হয়, যেটা তার তিরমিজিতে যে হাদিস বর্ণিত রয়েছে শেখ আলবানী এটা সহি বলেছেন। এক কথায় এই তাবিজ কবজ ইত্যাদি লটকানো এটা শিরক। এখন যদি কোনো লোকের গলায় এরকম তাবিজ পাওয়া যায়, এটা কেটে দিলে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ, একটা গোলাম আজাদ করার সমান সওয়াব আমলনামায় লেখা হয় যদি কোনো ব্যক্তি কোনো মানুষের গলা থেকে তাবিজ কেটে ফেলে। তো এখন আপনি তাবিজ কেটে ফেলেছেন, এগুলো এখন কি করবেন? হ্যাঁ, এগুলো তাখাল্লুস হওয়ার জন্য, এগুলো থেকে নিষ্কৃতি লাভ করার জন্য খুব সহজ উপায়, সেটা হলো কোরআনের আয়াত হোক বা অন্য কোনো আরবি লেখা হোক বা যা কিছু আছে, এইগুলি নিয়ে আপনি ওইগুলি আগুনে পুড়িয়ে ছাইগুলি পানিতে ভাসিয়ে দেন, কোনো সমস্যা নেই। অথবা এই কিছু মেশিন পাওয়া যায় এখন, যেগুলি মেশিনে কোনো আল্লাহ বা অন্য কিছু নাম লেখা কাগজ থাকলে মেশিনে দিলে আর কি গুড়া গুড়া হয়ে যায়, হ্যাঁ মানে একে এনে আয়দাম যেটাকে বলা হয় মানে এক শেষ হয়ে যায়, এরকম করলে কোনো সমস্যা নেই এবং এটাতে জায়েজ। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোরআন লেখা হলো তার জামানায় এবং কোরআন লেখার পর পরবর্তীতে অন্য যে আগে কোরআনগুলি ছিল ইত্যাদি সেগুলিকে তিনি এরকম করে কি করে ফেললেন, তাবিজ দিয়ে মানে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেছিলেন এবং সেটা নিরাপদ জায়গায় পুঁতিও ফেলতে পুঁতিও রাখতে পারেন অথবা আপনি পানিতে ভাসিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই এইরকম করলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এবং কোরআনের হেফাজত করা দরকার। এবং এখানে যে জিনিসটি সেটি হলো যে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করবে যে দেখেন আপনি এই যে কোরআনের আয়াতগুলি নিয়ে সূরা ফাতিহা লেখা অথবা আয়াতুল কুরসি লেখা অথবা অন্য কোনো সূরা লেখা ওইগুলি নিয়ে আপনি টয়লেটে যাইতেছেন, বাথরুমে যাইতেছেন, স্বামী স্ত্রী মিলামেশা করতেছেন, হ্যাঁ ছোটো বাচ্চাদের গলায় থাকলে ওই অবস্থায় তারা পেশা পায়খানা করতেছে, তো এইগুলি কি কোরআনের সম্মান হলো না অসম্মান? এইগুলি তো অসম্মান, কাজেই এইগুলি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, এইগুলি পরিহার করতে হবে। তাওয়াক্কুল করেন আল্লাহর উপর, রোগ হয়েছে ওষুধ খান। তবে হ্যাঁ, বৈধ ঝাড়ফুঁক করা, কোরআনের আয়াত পরে ঝাড়ফুঁক করেন, সূরা ফাতিহা পরে ফু দেন, হ্যাঁ আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের শেষে একবার করে পড়েন, ঘুমানোর সময় একবার পড়েন, সকালে পড়েন, বিকালে পড়েন একবার করে, সূরা নাস ফালাক ইখলাস তিনবার তিনবার করে পড়েন, হ্যাঁ এটা করা যাবে। আর একটা জিনিস, সেটা যদি কোনো জানেন যে কোনো তাবিজ করা হয়েছে, এরকম জাদু টোনা বান এরকম করা হয়েছে, এরকম যদি কেউ তাবিজ পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে ওই হাদিসটি আমরা লক্ষ্য করতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল এবং পরবর্তীতে খুব সংক্ষেপে বলি যে আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন শিয়রে একজন পায়ের কাছে বসেছিল এবং বলছিল যে কি করা হয়েছে, বলা হলো যে জাদু করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এক ইহুদি যাতায়াত করতেন, সে হ্যাঁ ফি মুশতিন ওয়া মাশাতা সুল এবং সিরুনি নিয়ে এবং সেটার মধ্যে গিরা দিয়ে এটা এক কুয়ার মধ্যে রেখে দিয়েছিলেন এক বাগানে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করে, হ্যাঁ ওই জিবরাইল আলাইহিস সালাম সিম মানে নিশ্চিত মানে ওটাকে কোন জায়গায় আছে এটা নির্ধারণ করে দিয়েছিলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করে ওটা উঠিয়ে নিয়ে এসেছিলেন, এবং ওই গিরাগুলি যখন খুলতেছিলেন, সুরাগুলি পড়তেছিলেন, একটা করে আয়াত যে কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়লে একটা আয়াত পরে ওই গিরা খুলেছিলেন, এরকম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালকা লাগতেছিল। তো এই যদি এরকম জাদু করা হয়ে থাকে কারো ওপরে, এরকম যদি তাবিজ পাওয়া যায় এবং গিরা ইত্যাদি পাওয়া যায়, তাহলে ওইগুলি সুরা নাস ফালাক এগুলা পরে যদি কেউ খোলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা এরকম করতেই হবে এমন কোনো শর্ত নাই, এমনি ওটা পুরে ফেললে যথেষ্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজ আল্লাহ আলম সাহাবা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।